রাগি কলে তু জহ্ন লুচি যায়, রুষি কলে তু মেঘ ঘুঞ্চি যায়, রাগি কলে তু জহ্ন লুচি যায়, রুষি কলে তু মেঘ ঘুঞ্চি যায়। সবারিরে নব কিয়ে ততে, ফুল সবারিরে নব কিয়ে, এ রাগি গলে তু জহ্ন লুচি যায়, রুষি গলে তু মেঘ ঘুঞ্চি যায়। বর্ষা ঝরি পড়ে তোর আখিরু ঝরিলে লুহ, কান্দে ইন্দ্রধনু তোর ছাতিরে উঠিলে কোহ, বর্ষা ঝরি পড়ে তোর আখিরু ঝরিলে লুহ, কান্দে ইন্দ্রধনু তীরে উঠিলে কোহ, এড়িকি এড়িকি সকেই ঝিয়টি তু শঙ্খা সিন্দুরে নব কিয়ে ততে, শঙ্খা সিন্দুরে নব কিয়ে, এ রাগি গলে তু জহ্ন লুচি যায়, রুষি গলে তু ঘুঞ্চি যায়। গায়ে মহুমাছি তোর ওঠরু ছরিলে কথা, নাচে প্রজাপতি তোর পাদরে দেখি অড়তা, গায়ে মহুমাছি তোর ওঠরু ছরিলে কথা, নাচে প্রজাপতি তোর পাদরে দেখি অড়তা, এড়িকি এড়িকি ছনকি ঝিয়টে তু হাতে হাত ছন্দি নব কিয়ে ততে, হাতে হাত ছন্দি নব কিয়ে, এ রাগি গলে তু জহ্ন লুচি যায়, রুষি গলে তু মেঘ ঘুঞ্চি যায়, রাগি গলে তু জহ্ন লুচি যায়, রুষি গলে তু মেঘ ঘুঞ্চি যায়, এড়িকি এড়িকি ফুলে ঝিয়টি তু ফুল সবারিরে নব কিয়ে ততে, ফুল সবারিরে।